الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول رب العالمين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب আমরা কেউ মৌতকে অস্বীকার করি না, মুসলমান করে না, অমুসলিমও করে না, মুসলমান করে না, অমুসলিম যারা আস্তিক তারাও করে না, আর যারা নাস্তিক তারাও করে না বা করতে পারে না। মৌত অবশ্যই আছে সকলের, এটা আমাদের সবারই বিশ্বাস, বাস্তবে আমরা দেখছি। আর রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রতি প্রাণীকেই মৌতের স্বাদ আস্বাদন করতে হবে। মৌতের পরের যে জিন্দেগি, একে বরযখি জিন্দেগি, বরযখি জিন্দেগি বা কবরের জিন্দেগি বলা হয়। কবরে, খবরের যে জিন্দেগি, মুসলমান হলে শান্তির জিন্দেগি হবে, আর অমুসলিম হলে অশান্তির জিন্দেগি হবে। খবরের শান্তি অশান্তি এমনি ভাবে কবরের আজাব, এটা সুনিশ্চিত করে কোরআন সুন্নায় প্রমাণিত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ওলামা, আহলুস সুন্নাত ওয়াল জামাত এক্ষেত্রে একমত, কবরের আজাব আসতে পারে। বেদাতি যদি থাকে তাহলে হতে পারে, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতে এক্ষেত্রে মতবিরোধ নেই, সবাই বলছেন কবরের আজাব আছে। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনের একটি আয়াত পেশ করেছি, সূরাতুল মুমিন 46 নম্বর আয়াত। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যান, ফিরআউন আর তার সঙ্গীদেরকে সকালে বিকালে আগুনের সামনে পেশ করা হয়। নাউযু বিল্লাহ, এটা হচ্ছে বর্তমান সময়, কবরের জিন্দেগি। এর দ্বারা প্রমাণিত হচ্ছে কবর আদাব আছে। কোরআনে ইশারা, ইঙ্গিত, এরপরে আল্লাহ বলেন ওয়াইয়াউম তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দ আল আযাব, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আদখিলু আলা ফিরআউন, ফিরআউনীদেরকে কঠিনতর শাস্তিতে তোমরা নিক্ষেপ কর। কঠিনতর শাস্তি বলতে জাহান্নামের শাস্তি, আর এর থেকে অপেক্ষামূলক কম শাস্তি হচ্ছে কবরের আযাব, কবরের আযাব বা কবরের যে শাস্তি সেটা। অতএব বোঝা গেল কবরের আযাব আছে। বাকি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ থেকে কবরের জিন্দেগি সম্পর্কে আলোচনা করব, আপনারা শুনতে পারবেন। এর মধ্য থেকে প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে আত-তাহিয়াত যখন আমরা পড়ি শেষ হইতে, তখন চারটি জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। শেষ হইতে আত-তাহিয়াত পড়ব, দরুদ পড়ব, তারপর এই চার জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইস্তাঈযু বিল্লাহ মিন আরবা, তোমরা চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তা হচ্ছে জাহান্নাম থেকে আশ্রয় চাও, কবরের আযাব থেকে আশ্রয় চাও, জীবন মরণের ফিতনা থেকে আশ্রয় চাও, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাও। যেহেতু কবরের আযাব আছে বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরের আযাব থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ দিয়েছেন, তাই তিনি হচ্ছেন রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি। তার উম্মতের ক্ষেত্রে এত দয়াশীল, কোন ক্ষেত্র ছাড়েননি, যে ক্ষেত্রে তার উম্মত ক্ষতিতে পড়ে যাবে আর তা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে সাবধান করেননি, এরকম কোন ক্ষেত্র নেই। যেসব ক্ষেত্র বা যেসব কাজ করলে আমাদের শান্তি হবে দুনিয়াতে আখরাতে, সব ক্ষেত্র সব রকমের পথ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। তাই এই যে দোয়া, প্রত্যেক ফরজ সালাত বা নফল সালাত যখনই আপনি পড়বেন তখনই শেষ বইটিতে এই চারটি জিনিস থেকে আশ্রয় চাইবেন। আরবি ভাষায় শেখা উচিত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال আমরা যারা জানেন না আমরা শিখবেন আজকে থেকে, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, আমাদের সবাইকে তৌফিক দান করুন। কবর আযাব আছে বলে তার প্রমাণ আগে যে আয়াতটি পেশ করেছি সে আয়াতের তফসিরে হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি পেশ করেছেন। তিনি বলেছেন কবর আযাব হক, কবর আযাব হক নিশ্চিতই, তার প্রমাণ হচ্ছে এই হাদিস। ইবনে কাসির এটা উল্লেখ করেছেন, এখানে আমাদের সামনে যে কিতাব সহিহ আত-তারগীব আত-তারহীব তাতে এই হাদিস উল্লেখ হয়েছে, হাদিসটি আছে বুখারি এবং মুসলিমে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, أن يهودية دخلت عليها فذكرت عذاب القبر فقالت لها أعاذك الله من عذاب القبر। একজন ইহুদি নারী মা আয়েশার কাছে আসলো, এসে তার সামনে কবরের আযাব সম্পর্কে আলোচনা করল আর দোয়া করল আর তাকে বলল, আআযাকাল্লাহু মিন আযাবিল কবর, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে আশ্রয় দিন, নাজাত দিন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাসআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম কবরের আযাব সম্পর্কে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম আযাবুল কবর হক, হ্যাঁ কবর আযাব সত্যি, অবশ্যই কবর আযাব রয়েছে। ইহুদি জানতে পেরেছে এবং তাদের উপর কিতাব নাজিল হয়েছে, তারা জানে কবর আযাব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নারীর কথা মানলেন, তার এই কথা সত্যায়ন করলেন, বললেন হ্যাঁ আযাবুল কবর হক, সত্যই আযাবুল কবর রয়েছে, তাই আমাদের বিশ্বাস কবর আযাব আছে। তাই কবর আযাবের চিত্র বা কবরের পরের জিন্দগি সম্পর্কে কিছু সহিহ হাদিস আপনারা আজকে শুনবেন ইনশাআল্লাহ। মা আয়েশা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দু صلى صلاة إلا تعوذ من عذاب القبر। الله أكبر। এরপরে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখনই তিনি সালাত পড়তেন তখনই তিনি আযাবুল কবর, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তাহলে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে আশ্রয় চান তাহলে আমরা কি আযাব চাই, কবরের আযাব থেকে আশ্রয় চাইব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের পিছনের সমস্ত গুলো মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষ্পাপ, এর মধ্যে সন্দেহ নেই। এত সত্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওর আযাব থেকে আশ্রয় চাইতেন। যখন নামাজ পড়ি নাকি আল্লাহর কাছে দোয়া করি, করা কবরের আযাব থেকে আশ্রয় চাই, মন থেকে যেন আশ্রয় চাই, কারণ ইন্নাল্লাহ لا يقبل الدعاء عن قلب غافل لاهل الله غافل انت تكي دعاء قبول করবে মন থেকে চাই কে দেখে দি চাই আল্লাহ যেন কবর আযাব থেকে আমাদের সবাইকে maaf করে আমিন সবাইকে বাঁচান আমিন তাই কিছু প্রমাণ আপনারা পাবেন এরপর হাদিস গুলিতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মাউতা লাইউআযাবুনা ফি কুবুরিহিম হাত্তা ইন্নাল বাহাইমা লা তাসমাউ আসওয়াতাহুম। মৃত ব্যক্তিদেরকে কবরের আযাব দেওয়া হবে, এমনকি চতুষ্পদ জন্তুরা পর্যন্ত তাদের আওয়াজ শুনতে পায়। আমরা মানুষ অন্য রেবায়াতে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর আদা অন্য সব প্রাণী অন্য সব সৃষ্টি শুনতে পায়, জিন আর ইনসান শুনতে পায় না। হাদিস সহিহ মুসলিমের রেবায়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন لولا ان لا تدافعوا لدعوت الله ان يسمعكم عذاب القبر আমার যদি ভয় না থাকতো যে তোমরা মৃত ব্যক্তিকে দাফন করবে না, এরকম আশঙ্কা যদি আমার না থাকতো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে তিনি যেন তোমাদেরকে কবরের আযাব শুনিয়ে দেন। কিন্তু মানুষ যদি সচক্ষে দেখে কবর আযাব তাহলে মানুষ তো দুনিয়াতে ছেড়ে দেবে। এই জন্য এটা ভিতরে রেখেছেন, গায়েব রাখা হয়েছে কবর আযাবকে। কবর আযাব সূচককে দেখার ব্যাপার না, আমাদের বিশ্বাস কবর আযাব রয়েছে। যেভাবে বুখারী ইত্যাদির রেওয়ায়ত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনায় মনোমরা দুটি কবর দিয়ে যাচ্ছেন, কবরের কাছ দিয়ে বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই ব্যক্তির কবর আযাব হচ্ছে, শুনো এই দুই ব্যক্তির যে কবর আযাব হচ্ছে যে কারণে তাদের কবর আযাব হচ্ছে ওগুলো কিন্তু তেমন কিছু না, অর্থাৎ তারা ওগুলোকে হালকা মনে করেছে। কিন্তু বালা ইন্নাহু লাকাবীর, কিন্তু এটা আল্লাহর কাছে বড় ছিল। এই দুইজনের মধ্যে একজন নিজের পেশাব থেকে বাঁচত না, নিজের পেশাব থেকে নিজেকে রক্ষা করত না, পেশাব করত হয়তো পানি নিত না, অথবা ঢিলার ব্যবহার করত না, অথবা পানি ব্যবহার করত কিন্তু হেফাজত নেই, এমনিতেই ঝাড়া বেড়ে এসে যায় না দেখি আল্লাহ এদেরকে হেরে পান। আর আরেকজন চুগলি করে করে বেড়াত, এজন্য এই দুজন কবর আযাব হচ্ছে। হতে কবর আযাব আছে, অন্যদিকে যদি মদিনা মুনাওয়ারা কবর আযাব হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শহরে আছেন এই শহরের ফজিলত যে আমি এখন বলি অনেক অনেক হয়ে যায়, এটা বলা এদিকে আমি যাব না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরে আছেন, নবীর শহর মদিনায় মুনাওয়ারা, এই মদিনা শহরে যদি কবর আযাব হয় তাহলে পৃথিবীর আর কোন শহর আছে যে শহরে কবর আযাব হবে না? আছে কোন শহর, কোন টাউন, কোন সিটি, কোন দেশ, বাগদাদ আর সিলেট আর অমুক জায়গা আর তমুক জায়গা, মঈনুদ্দিন চিস্তির জায়গা, সব জায়গায় কবর আযাব হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন জীবিত অবস্থায় তখন তার শহরে এই খবর আলাপ হচ্ছে। অতএব আমার ভাইরা আকীদা যেন আমরা ঠিক করি, কেউ যেন না বলে অমুকের পার্শ্বে যদি কবর দেওয়া হয় তাহলে খবর আলাপ আর হবে না, সেটা ঠিক না। অমুক আর তুমি রক্ষা করবে না, রক্ষা করার মালিক আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এই খবর আখিরাতের প্রথম ঘাঁটি, কবরে যাওয়ার পরেই আমাদের সকলকে প্রশ্ন করা হবে, যে প্রশ্নগুলি পরে আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলেই মানুষ কামিয়া, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে নাকাম, অসফল ব্যক্তি, ফেল। দেখুন হারি মাওলা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কিতু দাস হানি বলেন, কান উসমান রাদিয়াল্লাহু আনহু ইযা ওয়াকাফা আলা কদরিন বাকা হাত্তা ইয়াবুল লাহিয়াতু আও ইয়াবুল লাহিয়াতু ফাকিল লাহ তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিনহা লা। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের কাছে যেতেন তখন কাঁদতে লাগতেন, এমনকি চুকুর পানি পড়ে তার দাড়ি ভিজে যেত। আমরা যদি কাঁদি একবার তাহলে কোন রকম এক ফুটা বেরো হয়, তাই না? কিন্তু যদি ভয় থাকে আল্লাহ তাহলে এরকম কিরকম কিরকম পানি আসবে চোখে, অশ্রু আসবে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, যে উসমান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উসমান ফিল জান্নাহ, সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তবুকের যুদ্ধের প্রাক্কালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির রিওয়ায়াত মোতাবেক উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন একই জায়গায়। এমনি ভাবে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নয়বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যিনি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পান তার ভিতরে ভয়ের সৃষ্টি হয় বেশি। আমাদের নবী রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিকালীন সালাত পড়তেন, বুখারীর হাদিস মা আয়েশা থেকে বর্ণিত তাহাজ্জুদের সালাত, দীর্ঘক্ষণ যাবত দাঁড়িয়ে সালাত পড়তেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি তার পাম্বারক এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পাম্বারক ফুলে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পাম্বারক ফেটে যেত। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম করেন এত কষ্ট করেন, অথচ আল্লাহ পাক আপনার আগের পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আব্দান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তাহলে যে আল্লাহর পক্ষ থেকে রহমত পায় বেশি সে রবের শুকরিয়া আদায় করে বেশি, আর যারা রহমত কম পায় তাদের কি অবস্থা? অথচ এদের জন্য উচিত ওরা যদি শুক্রিয়া আদায় করার জন্য এত কষ্ট করেন তাহলে আমরা গুনাগার, আমরা কি ফরজ সালাত আদায় করব না? আমরা গুনাগার, আমরা কি সুন্নত সালাত আদায় করব না? আমরা গুনাগার, আমরা সবসময় চেষ্টা করব আমাদের থেকে জন্য নেক আমল হওয়া সবসময় হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আচ্ছা, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গেলে এত কাঁদতেন যে তার উসুর পানি, চুকের পানি দাড়ি দিয়ে বাসত। তখন তাকে যে বলা হতো, তাযকুরুল জান্নাহ ওয়ান নার ফালা তাবকি, আপনি জান্নাতের কথা আলোচনা করেন জাহান্নামের কথা আলোচনা করেন কিন্তু এরকম কাঁদেন না। আর কবরে আসে, কবরের কাছে আসে এরকম কাঁদেন, কারণটা কি? তখন তিনি বলেন, إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول القبر أول منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد إنا لله وإنا عثمان بن عفان رضي الله عنه الله رسول صلى الله عليه وسلم وجدته খবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি প্রথম মঞ্জিল প্রথম বাড়ি এখানে যদি মানুষ নাজাত পেয়ে যায় তাহলে প্রতি পরবর্তী ঘাঁটিগুলি তার জন্য আরো সহজ হয়ে যাবে অবশ্যই সে নাজাত পাবে আর এখানে যদি সে নাজাত না পায় আটকে যায় তাহলে বাকি ঘাঁটিগুলিকে সে আর নাজাত পাবে না ইন্নালিল্লাহি নির্দেশ দিয়েছেন কবর জিয়ারত করতে বলেছেন জুরু কবর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাযুরুহা আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এবারে অনুমোদন দিচ্ছে তোমরা কবর জিয়ারত করো এর দ্বারা তোমাদের মৌতের স্মরণ হবে এর দ্বারা তোমাদের আখিরাতের স্মরণ হবে তাই মানুষ কবরে যাবে দেখবে ওখান থেকে শিক্ষা লাভ করবে আজ আমি মাটির উপরে আছি একদিন আসবে যেদিন আমি মাটির নিচে যাব এখানে কত বড় বড় লোক ছিল এই কবরস্থানে আমার দেশের কবরস্থানে কত বড় ধনী লোক ছিল কত কোটিপতি ছিল কত বড় নেতা ছিল কত বড় নেত্রী ছিল কত বড় আলিম ছিল কত বড় বুজুর্গ ছিল কত বড় আল্লাহওয়ালা ছিল সবাই থাকেনি সবাই মাটির নিচে চলে গেছে উপস্থিত সবাই আমরা যারা মাটির উপরে আছি আমাদেরকে একদিন যেতে হবে তো আহঙ্গের অত্যন্ত জানে পাক যেবার তত্ত্বে মর্দন যেবার বই হাক যখন তোমার মৃত্যু আসবে তখন তোমার জন্য চাই তুমি সিংহাসনে বসব আর না হয় মাটিতে বসো সব সময় বড় ধনী হয় মর ওইটাও শোনো আর গরিব মিয়া হয় মর তবু শোনো কিন্তু যদি তুমি আল্লাহওয়ালা হও তাহলে পরবর্তী জিন্দগি তোমার সুখের জিন্দগি শুরু হবে আর যদি তুমি আল্লাহওয়ালা না হও আল্লাহ নাফরমান হো শয়তানওয়ালা হো শয়তানের সাথে হও তাহলে কবরের জিন্দগি তোমার অশুভ হবে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমিন হেফাজত করুন আমিন কবর আযাব থেকে আমাদের সবাইকে আল্লাহ পাক নাজাত দিন আমিন কবর আযাব আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহাদাকুম ইযা মাত عرض عليه مقعده بالغداة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار فيقال هذا مقعدك حتى يبعثك الله يوم القيامة بخاري مسلم تلميذ نسائي الدلوات الله رسول صلى الله عليه وسلم قال تما دير كيو جفون مراجع تقوم تار سامنے সকালে বিকালে তার আসন পেশ করা হয় তার জায়গা তার ঠিকানা পেশ করা হয় যদি সে জান্নাতি হয় তাহলে তাকে জান্নাতের ঠিকানা দেখিয়ে দেওয়া হয় বলা হয় এইটা হচ্ছে তোমার জান্নাত তোমার ঠিকানা সুবহানাল্লাহ জান্নাতি হবে সকালে বলা হবে এই হচ্ছে তোমার ঠিকানা বিকালে আবার দেখিয়ে দেওয়া হয় এই হচ্ছে তোমার ঠিকানা যদি জান্নাতি হয় আমরা আমরা সবাই বলি আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানাও আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানাও আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস বাসী জান্নাত করো আর যদি জাহান্নামী হয় তাহলে এরকম সকালে বিকালে তাকে জাহান্নাম দেখিয়ে দেওয়া হয় এই হচ্ছে তোমার ঠিকানা আর বলা হয় এটা হলো তোমার ঠিকানা বর্তমানে তুমি এখানে আছো কিয়ামতের দিন তোমাকে মহান নিয়ে যেতে হবে। আল্লাহ মিন্না নাউযুবিকা মিনান নার, আমিন আমিন। আল্লাহ আমরা তোমাদের কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই। আমিন। আল্লাহ আমরা তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই। আমিন। আল্লাহ আমরা তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই। আমিন। পরবর্তী হাদিস মানুষ কবরে গেলে কবরের চিত্র যদি নেককার হয় তাহলে কিরকম হবে, আর যদি বৎকার হয় আল্লাহ নাফরমান হয় বেনমাজি হয় তাহলে কি অবস্থা হবে, কাফির হয় কি কি অবস্থা হবে। হাদিস কি বলছেন নবাব আবু ইয়ালা ওয়া ইবনে হিব্বান শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হাসান হাসান বুঝে হাদিস। হাদিসটি কি আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ان المؤمن في قبره لفي روضه خضراء فيرحب له في قبره 70 ذراعا وينور له كالقمر ليله البدر سبحان الله। مؤمن সে তার কবরে যখন যায় তার কবরকে সবুজ বাগানের মতো করে দেয়া হয়। রওদা মানে বাগান, আর খদরা মানে কি সবুজ, সবুজ বাগান হয়ে যায় তার কবর। এই সময় তার কবরকে 70 প্রকোষ্ঠ 70 দেওয়া প্রশস্ত করে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি না কিন্তু উনি বুঝেন এই জমিনটাকে আল্লাহ আল্লাহ আল্লাহ জমিনকে যেভাবে করতে চায় সেভাবেই করতে পারে, তাই না? ফাআলুল লিমা ইউরিদ। আপনি হয়তো বলবেন না এটা কিরকম হয়, এই তো কোনো কিছু নেই, এত বড় আল্লাহ বলা যেরকম কবর বোধহয় কোনো এরকমই, তাই না? কিন্তু যিনি আসেন উনি বুঝতে পারেন কিরকম হচ্ছে। তার উদাহরণ আমরা যদি ঘুমাই ঘুমন্ত অবস্থায় অনেক সময় ভালো স্বপ্ন দেখি, আপনারা মাঝে মধ্যে দেখেন কিনা ভালো স্বপ্ন, ভালো স্বপ্ন দেখেন তখন সে ভালো স্বপ্ন যখন দেখে কতটুকু আনন্দ উপভোগ করে। আপনি তার কাছে বসে আছেন, আপনি তার কাছে শুচ্ছেন বা আপনি বসে আছেন, আপনি কিছুই ছেড়ে পাচ্ছেন না, কিন্তু সে ঘুমন্ত অবস্থায় সে যে স্বাদ উপভোগ করছে তার বিবরণ সে নিজে হয়তো কিছুটা দিতে পারে তবুও সম্পূর্ণ দিতে পারবে না। কেউ যদি দেখে আমি জান্নাতে চলে গেছি সুবহানাল্লাহ এরকম আছে কিনা মানুষ, তাহলে জান্নাতের সে স্বাদ উপভোগ করছে ঘুমন্ত অবস্থায়, এটা বাস্তব কিনা? বাস্তব না অবাস্তব? বাস্তব। এটা কেউ অস্বীকার করে না? যদি কেউ অস্বীকার করে তাহলে সে একটা হায়মান বলা যায়। আমরা মুসলমান আমরা অস্বীকার করি না, ও মুসলিমও অস্বীকার করার কথা নয়, যে অস্বীকার করে সে হয়তো এরকম নাস্তিক বাস্তিক কিছু হয় না, অস্বীকার করার কিছু নেই। তাহলে এটা তো সে ঘুমন্ত অবস্থায় এরকম দেখলো, তাহলে কবরের জিন্দগি তো আরেক জিন্দগি, দুনিয়ার জিন্দগি একরকম আর বর্জকের জিন্দগি আরেক রকম। দুনিয়ার জিন্দগির কোন তুলনা হয় না বর্জকের জিন্দগির সাথে। তাই যেভাবে এসেছি ওইভাবে আমরা মানি, কোরআন সুন্নায় যেভাবে আছে ওইরকম আমাদের মানতে হবে, কেন কিরকম আমরা বলি না, আমরা নির্দ্বিধায় মানি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোমেনকে যখন কবর রাখা হয় তার এই কবর এটা সবুজ বাগানের মতো হয়ে যায়, আর তার কবরকে 70 দিরা বা প্রকোষ্ঠ প্রশস্ত করে দেওয়া হয়, এর উপর আমরা পরিপূর্ণরূপে বিশ্বাস করি। আর কি হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদের যে রাত ওই রাত যেরকম চাঁদ আলোকিত থাকে ওই রকম তার তার কবরকে আলোকিত করে দেওয়া হয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাদরুনা ফীমা উনজিলাত হাযিহি আল আয়া ফা ইন্না লাহু মাঈশাতান দানকাম ওয়া নাহসুবুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তোমরা কি জানো এই আয়াতটি কোন ক্ষেত্রে নাজিল হয়েছে? আয়াতের অর্থ فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا, অর্থাৎ যে আল্লাহর দিকের থেকে মুখ ফিরিয়ে নেয়, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا, যে আমার দিকের থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন, সংকীর্ণ জীবন ضنك ضيق. وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى, আর কাল কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় তাকে কাল কিয়ামতের দিন ধরব. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আতাদুনা মাল মাঈশাতুদ-দঙ্ক, তোমরা কি জানো সংকীর্ণ জীবন কি? قالوا সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর তার রাসূল জানেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম. তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আযাবুল كافر في قبره والذي نفسي بيده انه يسلط عليه 99 تنين. এই যে সংকীর্ণ জীবন, এর অর্থ হচ্ছে কাফিরকে যখন কবরে রাখা হয় কাফিরের আযাব হচ্ছে তার কবরে. তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কসম খেয়ে বলেন, তার কসম যার হাতে আমার জান, এই কাফিরের উপর 99টি কিন্নিন চাপিয়ে দেওয়া হবে. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্নিন চাপিয়ে দেওয়া হবে. এবারে প্রশ্ন করছেন, আতাদুনা মা কিন্নিন, তোমরা কি জানো কিন্নিন কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 90 হাইয়াতান, 90টি সাপ. তিন্নি অর্থ হচ্ছে 90টি সাপ. লিকুল্লি হাইয়াতিন সাবউ রুউসিন ইয়ানসাউনহু ওয়া ইয়াখদাশুনহু ইলা ইয়াউমিল কিয়ামা, প্রত্যেকটি সাপে সাতটি মাথা থাকবে. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তাহলে বলেছেন এক কিন্নিন হবে কয় সাপে? 90টি সাপে. তাহলে তিন হচ্ছে আলাদা কথা হচ্ছেন, এক কিন্নিন হচ্ছে 90টি সাপ, আর এক একটা সাপে মাথা থাকবে 60টি, আর এই সাপগুলি তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে পার থাকবে আর চিরতে থাকবে. এই হলো মাঈশাতান দঙ্কা, ওতে কবর আযাব আছে কিনা আমাদেরকে বাঁচতে হবে. কাফের কাফের কবর আযাব হবে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন. এই জায়গায় কাফিরকে যে আল্লাহকে মানে না, আল্লাহর একত্ববাদ মানে না, আল্লাহ রসুলকে মানে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফির যে আল্লাহর কালাম মানে না, ইসলামের যে পাঁচটি ভিত্তি আছে তার একটাকে যদি কেউ অস্বীকার করে সে কি হবে? কাফির, এর মধ্যে সন্দেহ হয়। কেউ যদি বলে জাতীয় মানি না মুসলমান না কাফির, জগত জগত মানি না মুসলমান না কাফির, হজ মানি না মুসলমান না কাফের, সলাত পদ মানি না, কি অবস্থা? কাফের না মুসলিম, মুসলিম কাফের, সন্দেহ আছে? তাহলে ইসলামের যে পাঁচটি ভিত্তি একটা যদি গড়বড় করে বলে অস্বীকার করে সে মুসলমান থাকে না। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাফের আলাদা হচ্ছে এটা। আর আরেকটা, ও বলে আমি সব মানি, কোরআন মানি, সুন্নাহ মানি, সমস্ত রসুল মানি, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম মানি, আখরাত মানি, তকদির মানি, আল্লাহর উপর ঈমান আনি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, রসুলদের উপর ঈমান আনলাম, ভালো মন্দ তকদিরের উপর ঈমান আনলাম, আল্লাহ সব কিতাব কিতাবসমূহের উপর ঈমান আনলাম, ঈমানের ছয় ভিত্তি তার উপর ঈমান আনলাম, ইসলামের পাঁচ ভিত্তি তার উপর ঈমান আনলাম, আল্লাহ কিন্তু একটা জিনিস মানি না, ওইটা হচ্ছে আখেরি নবী মানে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মানে না? নবীকে শেষ নবী মানে না। মুসলমান না কাফের? কাফের। এটা ইয়াদ রাখতো, কারণ এমন লোক আছে আমাকে সেদিন কে প্রশ্ন করলো, বলছে কাদিয়ানি কে কাফের বলা যাবে না কি এরকম বলছে। তাহলে বুঝে গেল অনেকে আছে জানে না কাদিয়ানি মুসলমান কি কাফের, কারণ দেখে তারা নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে, তাহলে সে কিরকম কাফের হয়? আমাদের কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখেরি নবী, আখেরি রাসূল, সাইয়্যিদুল কওমাইন, সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমুল কিয়ামাতি ওয়া লা ফখর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মা কানা মুহাম্মাদ আবা আহাদ মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে রব্বুল আলামিন বলেন, তোমাদের পুরুষদের মধ্যে থেকে কারো বাপ নন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিন্তু তিনি কে? আল্লাহ রাসূল আর সর্বশেষ নবী। আল্লাহ রাসূল সর্বশেষ নবী, অন্যত্র করবে না, কাফির হয়ে যাবে। নবী হচ্ছেন আখেরি নবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই নবীর পরে আর কোন নবী আসবেন না। তাই কেউ যদি দাবি করে আমি নবী, ও হচ্ছে ভণ্ড, ও শয়তান, মৃত্যু। ওকে ইসলামী শরীয়ত যদি হয় কোন রাষ্ট্রে, ইসলামী বিধান জারি থাকে, ওকে সাথে সাথে শিরোচ্ছেদ করা হবে। অতএব আপনাদেরকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, কাদিয়ানি মুসলমান না। কাদিয়ানি কি? শুধু কাদিয়ানি নয়, যে কেউ এরকম তার বিশ্বাস থাকবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী না, অথচ সে মুসলমানদের মতো কাজকর্ম করে, সে কি কাফের? বাকি ইহুদি নাসারা হিন্দু বিন্দু যা আছে মুসলিম নাস্তিক, এদের কিন্তু তার কোন সন্দেহ নেই। তাই কাফিরের আযাব কবর হবে এরকম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। জাহান্নামের আযাব থেকে বাঁচান, আমিন। আযাব থেকে বাঁচান, আমিন। আরো শুনি, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদ ইযা উযিআ ফী কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাব وَإِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ إِذَا انْصَرَفُوا أَتَاهُمْ مَلَكَانِ فَيُقْعِدَانِ বান্দাকে যখন কবরে রাখা হয়, আর কবরে কোন সময় রাখা হয়? মারা গেলে না মরার আগে? মরার আগে ভালো করে বুঝতে হবে, কবরে যদি কোন লোক মারা না যায় আপনি তাকে দাহন করে দেন, যাইজ না যাইজ? ভালো করে বুঝতে হবে না, খবরদার আকিদা ঠিক থাকতে হবে। যে কেউ মারা যাবে তাকে কবরে দাহন করতে হয়, যদি জিন্দা থাকে তাকে কবরে দাহন করতে হয় না। তাই কেউ যেন বলে না অমুক মরেনি অমুক জিন্দা, এটা কিরকম হয়? এটা ঠিক না, আকীদা ঠিক করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদ ইযা উযিআ ফী কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু, বান্দাকে যখন কবরে রাখা হয় আর তার সাথীরা তারা তাকে কবরে কবরস্থিত করে চলে আসে, এই মুহূর্তে এই মৃত ব্যক্তি তাকে কবরে দাফন করা হয়েছে, সে তাদের যারা দাফন করে আসছেন তাদের জুতার আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ, তাহলে আওয়াজ শুনে মৃত শুনতে পায় যেরকম আছে এরকম, এটিকে আপনি বাড়াবেন না, কথা বুঝলেন? এটিকে আপনি বাড়তে পারবেন না, আর এটা হচ্ছে গাইবী সংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন এইভাবে এর থেকে বেড়ে যদি আপনি কিছু বলেন তাহলে বোঝা গেল আপনি নিজ পক্ষ থেকে ওই পেয়ে গেছে। আরেকটা আলহামদুলিল্লাহ এই সময় এই ব্যক্তির কাছে মৃত ব্যক্তি তাকে দাফন করা হয়েছে, তার কাছে দুজন ফেরেশতা আসেন, এসে তাকে বসান, তাকে বসিয়ে বলেন, মা কুনতা তাকুলু ফি হাযা আর-রাজুল মুহাম্মদ, এই ব্যক্তি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে তুমি কি বলতে? ওখানে জিজ্ঞেস করা হবে। আর আমরা তো এটা জানি, আমাদের জানা মতে তিনটি প্রশ্ন করা হবে, মা রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক, বলা না? এটা কোন কোন ফর্মে আছে? মা রাব্বুক আও মা রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক, এই হাদিসটি সহিহ বলেছেন শেখ নাসিরুদ্দিন আল-আলবানী রাহিমাহুল্লাহ। তাহলে আর এই হাদিস যেটা আমাদের সামনে, এটা বুখারী আর মুসলিমের রিওয়ায়েত। ফেরেশতা এসে দুইজন তাকে জিজ্ঞেস করেন, এই যে ব্যক্তি মুহাম্মদ, এই সম্পর্কে তুমি কি বলতে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুমিন হয়, মুমিন বলে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমরা কি সাক্ষ্য দিই? আজানেও বলি, নামাজ যখন পড়ি আত্তাহিয়াত তাতেও বলি, যখন ইমান আনি তখনও পড়ি, যখন সাক্ষ্যবাণী উচ্চারণ করি তখনও বলি। যদি সাক্ষ্যবাণী উচ্চারণ না করা হয় নামাজও হবে না, সাক্ষ্যবাণী যদি উচ্চারণ না করা হয় তাহলে আপনি মুমিন হবেন না, এটা লিখানো হচ্ছে, তাই না? সাক্ষ্যবাণী উচ্চারণ না হলে আলাদা হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা বলি কিনা? সাক্ষ্যবাণী দুটি সাক্ষ্যবাণী, আল্লাহর একত্ববাদের সাক্ষ্যবাণী একটা, আর আরেকটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, তার সাক্ষ্যবাণী। সালাতে আত-তাহিয়াত আপনারা একটু আগে প্র্যাকটিস করলেন, দশম ছিল এটা, মাশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ। আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ واشهد ان محمدا عبده ورسوله। আপনারা এটা পড়েন? যদি মন থেকে পড়েন তাহলে ইনশাআল্লাহ, যদি আমরা সবাই মন থেকে পড়ি, কবরে যখন আমাদেরকে এই প্রশ্ন করা হবে, এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলবে, কি বলতে, তখন আমরা নির্দ্বিধায় ইতস্তত ছাড়া সরাসরি বলে উঠব, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা এই সাক্ষ্যবাণী সালাতে আদায় করবেন? ইনশাআল্লাহ। কয়েক সালাত করবেন? ফরজ। কিন্তু কেউ যদি বলে না তিন ওয়াক্ত পড়লে হয়, আর যদি কেউ বলে না চার ওয়াক্ত পড়লে হয়, আর কিন্তু এরকম আছে বাস্তবে, কি হয়তো বলে না কিন্তু বাস্তবে যখন সুযোগ পায় তখন পড়ে, একটু ব্যতিক্রম হলে পড়ে না, এরকম আছে না? আপনারা কি এরকম হবেন না? নিয়ম মতো পড়বেন, নিজের জন্যই পড়বেন। যদি আপনি নামাজ না পড়েন, এই জায়গায় আরেকটা কথা আমি এখানে বলে দেওয়া ভালো, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাযহাব, যদি কেউ এক ওয়াক্ত নামাজ না পড়ে সে মুসলমান থাকে না। একক পড়লেন, পড়লো না সে কি কাফের হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ। একক ছাড়লো স্বেচ্ছায়, হ্যাঁ না? আর আহলে সুন্নতের জামাতের মধ্যে অন্য কোন বিধান ছাড়লে কাফের হয় না, এর মধ্যে ইখতিলাফ নেই। সালাতের ক্ষেত্রে মতো বিরুদ্ধ, সালাত ছাড়লে কেউ কেউ বলেছে কাফের হয়ে যায়, যেমন দুই শীর্ষ বিদ্বান, এর মধ্যে থেকে একজন শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া, কেউ যদি একক সালাত না পড়ে তাহলে সে কাফের হয়ে যায়। একক ছাড়া ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, তার রায় যদি কারো মাঝে সালাতের গুণ না থাকে তাহলে সে কাফের হবে, আর মাঝে মধ্যে পড়লে কাফের হবে না যেহেতু সালাতের গুণ আছে। কিন্তু আপনাদেরকে বোঝা দরকার, আমি কেন এই মতবিরোধে পড়ব, আমি মতবিরোধ থেকে বাঁচার চেষ্টা করবো। কি বলেন? আমরা সবাই পাঁচ ভক্ত নামাজ পড়বো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর বান্দা এবং রাসূল তার সাক্ষ্য পেশ করবো কোথায়? আর তাহিয়াত পড়ে ইনশাআল্লাহ তাআলা। যদি এরকম হয় তাহলে যখন ফেরেশতা এসে মারা যাওয়ার পর কবরে আমাদেরকে দাফন করা হবে, অথবা যে যে অবস্থায় আছে ওই অবস্থায় হচ্ছে তার কবরের জিন্দেগি, তার বর্ষকের জিন্দেগি। আপনাকে প্রশ্ন করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? তখন আপনি উত্তর দিবেন, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। আচ্ছা, মুমিন যখন এই উত্তর দিবেন তখন তাকে বলা হবে, উনজুর ইলা মাকাদিকা মিনাল নার আবদালাক আল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ। তাকে বলা হবে, দেখো জাহান্নামের তোমার ঠিকানা দেখো, এর পরিবর্তে রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ঠিকানা দান করেছেন। তাহলে প্রত্যেক ব্যক্তির দুই ঠিকানা আছে, একটা কোথায় জাহান্নামে আর একটা কোথায় জান্নাতে, একটা জাহান্নামে আর একটা জান্নাতে। যদি আপনি জান্নাতি হন ওই ঠিকানা বন্ধ, ওইটা যাবেন না, জাহান্নামে যেতে হবে না। আর যদি জান্নাতি না হন তাহলে যাবে কোথায়? ওই সামনে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ারাহুনা জামিআ, তখন ওই ব্যক্তি তার দুই ঠিকানাই দেখবে, জান্নাতের ঠিকানাও দেখবে জাহান্নামের ঠিকানাও দেখবে। আর কাফির কিংবা মুনাফিক সে বলবে, যখন তাকে প্রশ্ন করা হবে এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে, তখন সে উত্তর দিবে, লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলু আন-নাস ফী, আমি জানি না লোকজন যা বলতে তাই বলেছি। তাই মনে মুনাফিকি রাখবেন না, মন থেকে বিশ্বাস করবেন আখরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন থেকে বিশ্বাস করবেন আল্লাহ এক, মন থেকে বিশ্বাস করবেন আখিরাত আছে, মন থেকে বিশ্বাস করবেন আল্লাহ রাসূলের উপর, মন থেকে বিশ্বাস করবেন আল্লাহ কিতাব সমূহ, কিতাব সমূহকে, মন থেকে বিশ্বাস করবেন ভালো বন্ধুর দিনকে। যদি এরকম হন তাহলে আপনি কি হবেন? মুমিন বা মুসলিম। আর যদি এরকম না হন তাহলে আপনি হচ্ছেন বা শুধু মুখ দিয়ে বললো কিন্তু ভিতরে নাই, ওইটা কি? মুনাফিক। আর যেটা অস্বীকার করে ওটা হচ্ছে কাফের। আমরা কেউ তো ইনশাআল্লাহ কাফের বা মুনাফিক হতে চাই না, আমরা সবাই মুসলমান হতে চাই ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা সব সময় এই বিশ্বাস নিয়েই কাজ করি, কাফের বা মুনাফিক। এ যখন বলা হবে এই ব্যক্তি সম্পর্কে মুহাম্মদ সম্পর্কে কি বলতে, সে বলে আমি জানি না, অতজন জানতো পৃথিবীতে জানে না, কিন্তু মন থেকে বিশ্বাস করতো না, এই জন্য সে জানে। তাই বোঝা গেল কি, মন থেকে বিশ্বাস করত। তখন তাকে বলা হলে, তুমি জানো মনে অনুসরণ করি, পড়ো নি, তারপরে আঘাত করা হবে দুই কানের মধ্যবর্তী স্থানে, তখন সে এমন ভাবে চিৎকার করবে যে চিৎকার সমস্ত সৃষ্টি শুনবে, তবে জিন আর ইনসান শুনবে না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। আমাদের বিশ্বাস হচ্ছে হাদিসের উপর, জি এই হাদিস কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমার ভাইরা, কবর আযাব আছে, বিশ্বাস করুন। কবরের জিন্দগিকে ভয় করুন। এবারে কবরের জিন্দগির যদি এই অবস্থা হয় তাহলে জাহান্নামের অবস্থা কি হবে, জাহান্নাম সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখুন অন্য রিওয়ায়াত এসছে, ফেরেশতা এসে তাকে বলবেন মা রব, তোমার রব কে? সে বলবে মুমিন মুসলমান, রব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ। তাকে বলবেন তোমার দিন কি? সে বলবে আমাদের আমার দিন ইসলাম। তাকে বলবেন মা হাযা আর-রাজুলু আল্লাযী বুইদা ফীকুম, এই যে ব্যক্তি যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল তিনি কে? তখন বা এই ব্যক্তি কি? তখন সে বলবে হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তখন তারা তাকে প্রশ্ন করবে তুমি এটা জানলে কিরকম? সে বলবে قَرَأْتُ كِتَابَ اللَّهِ وَآمَنْتُ وَصَدَّقْتُ, আমি আল্লাহর কালাম পড়েছি আর বিশ্বাস করেছি, সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। এই জায়গায় একটি কথা, তাহলে বুঝা গেল আমাদেরকে আল্লাহর কালাম পড়তে হবে, কোরআন শিখতে হবে না? কোরআন শিখুন, পড়া শিখুন, যদি এর সাথে সাথে তর্জমা শিখতে আলহামদুলিল্লাহ শোনার উপর সুহাগ, কিন্তু না পড়তে পারি না শিখতে পারি তাহলে কমপক্ষে কোরআন শিখি আর মাঝে মধ্যে তর্জমা দেখি, ফল তো হয়ে গেল ফুল না শিখতে পারলো, আর না হয় কিছু কিছু সুরা মেহের মেহের সুরাগুলি তর্জমা শিখি, কোরআন শিখি, আগে শুদ্ধ শিখি, শুদ্ধ করে পড়া শিখি। অনেক ভাই আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে অত্যুক্তি হবে না, সূরা ফাতিহা পর্যন্ত তা পড়া ঠিক না, নামাজ পড়ছি বয়স হয়ে গেছে 40, বয়স 50, বয়স তো 60-এর কাছে গেছে, অথবা 70, কিন্তু একজন দুইজন না অনেকেই আমরা দেখেছি আমাদের দৃষ্টির গোচরে যারা আছে দৃষ্টির গোচরে এদের কথা বলছি, অনেক ভাগ দেখতে পাই আলাম পর্যন্ত শুদ্ধ হয় না। তাই আমরা আল্লাহর কালাম ঠিক করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান। এরপরে আজকে এই ক্লাস শেষ করব। অন্য রেবায়ত এসেছে যখন এই ব্যক্তি বলবে এরকম উত্তর দিবে মুমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটি হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা কি সূরা ইব্রাহিমের আয়াত, ইউসাব্বিতু আল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. الله পাক মুমিনদেরকে সঠিক বাণীর উপর, প্রতিষ্ঠিত বাণীর উপর, সত্য বাণীর উপর দুনিয়াতেও প্রতিষ্ঠিত রাখবেন, আখিরাতেও প্রতিষ্ঠিত রাখবেন। যারা মুমিন দুনিয়াতে এর উপর প্রতিষ্ঠিত থাকে এরকম নড়ে না, হক জেনেছে হকের উপর আমল করে, এরা কি এরকম না যেন এক জায়গায় গেলাম ওরা এরকম চলছে এই জন্য এরকম, ওখানে ওরা এরকম অন্যরকম চলছে ওই রকম, এরকম না, আপনি জেনে বুঝে চলার চেষ্টা করবেন। মোমেন যে সে এরকম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও প্রতিষ্ঠিত রাখেন আখেরাতেও প্রতিষ্ঠিত রাখেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এরপরে সে যখন এরকম উত্তর দেয় ফাইনাদি মুনাদি মিনাস সামা, আকাশ থেকে একজন আহ্বান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করেন আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। তখন আল্লাহর পক্ষ থেকে বলা আল্লাহ বলেন আমার বান্দা সত্য বলেছে অতএব তোমরা তাকে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের কাপড় পরিয়ে দাও, তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। তখন জান্নাতের সুগন্ধি আর বাতাস শিপেতে থাকে ফায়াতিহিম রওহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি পায় বাতাস পায়। ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, আর তার চোখের দৃষ্টিসীমা পর্যন্ত তার খবর প্রশস্ত করে দেওয়া হয়। তারপরে এরপরে কাফির সম্পর্কে উল্লেখ করলেন, কাফির যখন রূহ তার শরীরে ফিরিয়ে আসে, ফিরিয়ে দেওয়া হয়, তখন তার কাছে দুই ফেরেশতা আসেন, এসে তাকে বসান, জিজ্ঞেস করেন, মার রব, তোমার রব কে? তখন সে উত্তর দেয়, হা হা লা আদ্রি, আক্কে পাক্কে পাবি জানি না। বুঝলেন তো? হা হা মানে অনুসূচিতা সূচক, আক্ষেপ সূচক অব্যয়, হা হা আফসুস আফসুস, লা আদ্রি, আমি জানি না। তারপরে বলা হয়, তোমার দিন কি? সেরকম উত্তর দেয়, হা হা লা আদ্রি, আফসুস আফসুস, আমি জানি না। তারপরে বলা হয়, মা হাযা আর-রাজুলু আল্লাযী বুয়িথা ফীকুম, এই যে ব্যক্তি তোমাদের মধ্যে, যে ব্যক্তিকে পাঠানো হয়েছিল, উনি কে বা উনি কি, মানে তার গুণটা কি? তখন বলবে, হা হা লা আদ্রি, সবই হা হা লা আদ্রি, আক্কে পাক্কে ভাবে জানি না। তখন আকাশ থেকে ঘোষণা আসে, আন কাদ আলা কাদ কাযাবা, সে মিথ্যা বলছে, ফাফরিশুহু মিনান নার, ওকে জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও ওর জন্য, ওয়াল বিসুহু মিনান নার, আর আগুনের একটি পোশাক তাকে পরিয়ে দাও, আর তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও, তখন তার গরম বাতাস, গরমের বাষ্প সে পেতে থাকে, তার কাছে আসে, আর তার খবর সংকীর্ণ করা দেওয়া হয়, এমনকি তার শরীরে হাড় গুলি একটা আরেকটার সাথে মিলিয়ে যায়, জড়িয়ে যায়, এরকম কবর চাপতে। অতএব কবর আদাব আছে। এরপরে অন্য রয়েতে আছে, ثم يقبض له اعمى ابكم معه مذبه من حديد, তারপরে তারপর একজন অন্ধ, اعمى মানে কি অন্ধ, ابكم মানে যে কথা বলতে পারে না, বুবা, এরকম একজনকে চাপিয়ে দেওয়া হবে, তার কাছে থাকবে লোহার বড় হাতুড়ি, মির্জাদা, হেমা মির্জাদা, বড় যে সাকুশ বলে, সাকুশ মির্জাদা মিন হাদিদ, বলছেন, লাউ দরিবা বিহা জাবালুন নাসারা তুরাবান, এমন হাতুড়ি, এমন বড় হাতুড়ি, যদি এই হাতুড়ি দিয়ে পাহাড়ে আঘাত করা হয়, তাহলে পাহাড় পাহাড় হোক থাকবে না, পাহাড় মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। তো এই অন্ধ ব্যক্তি, বোবা ব্যক্তি, যার কাছে থাকবে কি, মির্জালামের হাদি, এটা ব্যক্তি না, এটা কি আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা, আদাবের ফিরিস্তা, তিনি فَيَضْرِبُهُ بِهَا ضَرْبَةً يَسْمَعُهَا مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ إِلَّا الثَّقَلَيْنِ فَيَصِيرُ تُرَابًا ثُمَّ تُعَادُ فِيهِ الرُّوحُ, ওই হাতুড়ি দিয়ে এক একটা আঘাত করবেন, যে আঘাতের আওয়াজ পূর্ব পশ্চিমের মধ্যবর্তী সব জায়গায় গিয়ে পৌঁছাবে, আর সবাই শুনতে পাবে, তবে জিন আর ইনসান শুনবে না, এই মুহূর্তে সে মাটিতে নিষ্পেষিত হয়ে যাবে, মাটিতে নিষ্পেষিত হয়ে যাবে, পরে আবার তাকে ওই রকম তাকে জীবন দান করা হবে, ওই বর্জহি জিন্দেগি, এরকম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির শাস্তি হবে। তাহলে খবর আলাপ আছে, আমরা আল্লাহকে দোয়া করি। അള്ളാഹുവിനെ അവതരിക്കുമ്പോൾ ആരാധിക്കുക നജാത്ത്, ജഹന്നത്തിക നജാത്ത്, ജന്നതി ബനാ, മാറുലൂക് ബനാ, നേക്കാർ ബനാ, ഖുർആൻ സുന്ന മുനുഷ്യരി ബനാ. അള്ളാഹുവിനെ അവതരിക്കുക മാഫ്, খুশি রাখো, সন্তুষ্ট রাখো, আল্লাহ আমাদের আত্মীয়স্বজনকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করো, শাগিরদেরকে মাফ করো, আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ দুনিয়ার মুসলিম মুসলমানদেরকে সাহায্য করো, বালিমদেরকে নিপাত করো, মুসলমান মজলুমদেরকে সাহায্য করো, বালিমদেরকে নিপাত করো, মজলুম মুসলমানদেরকে সাহায্য করো, বালিমদেরকে নিপাত করো, আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমান যে যে স্থানে আছে আল্লাহ তাকে সাহায্য করো, তাকে উদ্ধার করো, সিরিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা দাও, আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা ঋণগ্রস্ত আছেন তাদের ঋণ পরিশোধ করো, আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা দাও, আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে হালাল কামাই করো, আল্লাহ হালাল কামাইয়ের উপর চলার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও, ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين